জংলা গাছের জংলা মহল আর কত কাল উপোস থাকা, পাল্টে দেয়ার গান শোনাতে কাল গড়ে আজ ঘুরছে চাকা। জংলা গাছের জংলা মহল আর কত কাল উপোস থাকা, পাল্টে দেয়ার গান শোনাতে লাল গড়ে আজ ঘুরছে চাকা। হিমখুনে রাজ্য ছিল তিরিশ বছর নিয়ম ঢাকা, নিয়ম ভাঙার সময় এখন লাল গড়ে আজ ঘুরছে চাকা। নেতারা সব যে যাই বলুন ভাষণগুলো বড্ড ফাঁকা, অন্যরকম কথার ঝোঁকে লাল গড়ে আজ ঘুরছে চাকা। ছত্রধরের মুক্তি চাইছি সংহতিতে এ গান রাখা, মাওবাদী বাজে নামে দাও লাল গড়ে আজ ঘুরছে চাকা। জংলা গাছের জংলা মহল আর কত কাল উপোস থাকা, পাল্টে দেয়ার গান শোনাতে লাল গড়ে আজ ঘুরছে চাকা। নেতারা সব যে যাই বলুন ভাষণগুলো বড্ড ফাঁকা, অন্যরকম কথার ঝোঁকে লাল গড়ে আজ ঘুরছে চাকা। ছত্রধরের মুক্তি চাইছি সংহতিতে এ গান রাখা, মাওবাদী বাজে নামে দাও লাল গড়ে আজ ঘুরছে চাকা। জংলা গাছে জংলা মহল আর কত কাল উপোস থাকা, পাল্টে দেয়ার গান শোনাতে লাল গড়ে আজ ঘুরছে চাকা।